ইমানের পরে আমল করার জন্য এলেম লাগে, আর এলেমের মাধ্যম হলো কোরআন ও হাদিস, অন্য আর কোনো মাধ্যম না। কোরআন ও হাদিসের আলোচনা, তাফসীর, ব্যাখ্যা, পর্যালোচনা ইত্যাদির মাধ্যমে বান্দা এলেম অর্জন করে। এলেম অর্জন করে সে এলেমের দ্বারা বান্দা ইমানের উপর আমল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান দান করার পর কোরআনের নিসবতে, কোরআনের সম্পর্কের মাধ্যমে কিছু সময় তার ঘরে বসে কাটাবার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 32 নম্বর আয়াত, আয়াতের তরজমা হলো যে আল্লাহ তাআলা তোমাদের একে অপরের উপর, একে অন্যের উপর যে শ্রেষ্ঠত্ব দান করেন, এ সমস্ত বিষয়ে জিনিসের দ্বারা আল্লাহ তাআলা একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেন, সেগুলো তোমরা আশা করো না, কামনা করো না, তার থেকে সেটা ছিনিয়ে নেওয়ার জন্য, তার থেকে সেটা নিয়ে নেওয়ার জন্য তোমরা আশা করো না। আর নর অথবা পুরুষদের জন্য রয়েছে ওই সমস্ত অংশ যা সে উপার্জন করবে, তদ্রূপ মেয়েদের জন্য রয়েছে ওই অংশ যা তারা উপার্জন করে। বরঞ্চ তোমরা সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে চাও। মানুষের একে অপরের প্রতি যে শ্রেষ্ঠত্ব দিয়েছে, অনুগ্রহ, এইটা তোমরা তার থেকে চেয়েও না, তার থেকে নেওয়ার চেষ্টা করো না, বরং আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ চাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে ভালোভাবেই জানে। এই হলো আয়াতের তরজমা। কি বলতে চাচ্ছে আয়াতের, আয়াতের মধ্যে তিনটা অংশ, মোট ধরলে শেষের অংশ হচ্ছে চারটা অংশ। এক নম্বর অংশ বলতেছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে এক একজন মানুষের প্রতি এক একবার অনুগ্রহ করেন, শ্রেষ্ঠত্ব দান করেন, একজনকে সম্পদ দিয়ে, একজনকে জ্ঞান দিয়ে, একজনকে পদ দিয়ে, একজনকে সম্মান দিয়ে, এক একভাবে এক একজনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেন। এই যে শ্রেষ্ঠত্ব যে দান করেছে, সেটা তোমরা তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, তার থেকে নেওয়ার তোমরা আশা করে না, এটা আল্লাহ তাআলার দান, এটা তুমি বিশ্বাস করো আল্লাহ তাআলার পাইতাবা। কেন এই কথা? উপরের দুই আয়াত আগে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে তোমরা একে অপরের মাল অন্যায় ভাবে গ্রাস করো না, নিও না। যেখানে আল্লাহ তাআলা মাল দিয়েছে, তুমি মনে করো এই মালটা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, দেওয়ার মধ্যে কোনো হেকমত আছে, আমাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ দেয়নি, এর মধ্যে কোনো উপকারিতা আছে, তুমি জোর করে তার থেকে এই মালটা নেওয়ার চেষ্টা করে না। আয়াতের দ্বিতীয় অংশ হলো যে একদল মহিলা সাহাবা একরাম সাহাবিয়া তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিজ্ঞাসা করলে যে আল্লাহ রসুল, পুরুষ সাহাবিরা তারা যুদ্ধে অংশগ্রহণ করেন, আপনার সাথে যুদ্ধে যায়, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, বাহিরের বিভিন্ন দিনই অনেক কাজ কাম করে, আমরা তো এগুলো কিছু করতে পারি না, আমাদের জন্য কি অবস্থা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে বলে দিলেন যে তাদেরকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে, সেই শ্রেষ্ঠত্ব ব্যাপারে তোমরা হিংসা করো না, তারা যেটা করতেছে সেটা করুক, বরঞ্চ তারা যেটা উপার্জন করবে সেটা তারা পাবে, তোমরা যেটা উপার্জন করবে তোমরা সেটা পাবা। এরপরে বললেন যে যদি তোমার শ্রেষ্ঠত্ব পাওয়ার, অনুগ্রহ পাওয়ার ইচ্ছা থাকে, সেটা তুমি আল্লাহর কাছে যাও, মানুষের থেকে নিয়ে আসার জন্য তুমি হিংসর ভাব দিয়ে সেটা চেও না, বরং আল্লাহ তাআলা সব কিছু, তুমি যে কি উদ্দেশ্যে এটা করতেছো সেটা আল্লাহ তাআলা ভালো করেই জানে। একটা অংশ হলো একে অপরের শ্রেষ্ঠত্ব তার থেকে নেওয়ার আশা না করা, দুই নম্বর হলো নারীর জন্য নারীর অংশ, পুরুষের জন্য পুরুষের অংশ, তিন নম্বর হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব চাইতে বলেছে, অনুগ্রহ চাইতে বলতেছে, দয়া চাইতে বলতেছে, চার নম্বর হলো যে বান্দা দুনিয়াতে কি উদ্দেশ্যে করতেছে, তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য নাকি তার কল্যাণকারিতার জন্য, কি উদ্দেশ্যে এগুলো করতেছে, এসব আল্লাহ তাআলা ভালোভাবেই জানে। এই হলো চারটা অংশ। এক নম্বর অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা মানুষের উপর যে শ্রেষ্ঠত্ব দান করেন কোনো কারণে, অর্থ, বিত্ত, জ্ঞান, বুদ্ধি, সেগুলোকে তুমি তার থেকে কামনা করে না। এর অপর নাম হলো আল্লাহ তাআলার ফয়সালার প্রতি তিনি সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা তাকে যেটা দিয়েছেন তার মধ্যে কোনো উপকারিতা আছে, আমাকে আল্লাহ দেন নাই এর মধ্যে কোনো উপকারিতা আছে, আমাকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন তাকে হয়তো সেটা দেন নাই, তাকে যেটা দিয়েছেন হয়তো সেটা আল্লাহ তাআলা আমাকে দেন না। আল্লাহ তাআলা দুনিয়া চালানোর জন্য, ভারসাম্যতা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এক একজনকে এক একটা দায়িত্ব এক একটা অবস্থানে রাখে। যদি সবাইকে তার চাওয়া অনুপাতে দিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়াতে তো নিম্ন শ্রেণীর মানুষ হওয়া যাবে না, দুনিয়াতে তো সবাই ঢাকা শহরে বাড়িওয়ালা হয়ে যাবে। আল্লাহ যদি চাওয়া অনুপাতে দিয়ে দেয় বাড়াইতে তো থাকবে না, সবাই তো গাড়িওয়ালা হয়ে যাবে, তাহলে গাড়ির ড্রাইভার কে হবে? সবাই তো অফিসার হবে, তাহলে ওই অফিসের কর্মচারী কে হবে? আল্লাহ তাআলা দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য একজনকে উপরে রাখছে একজনকে নিচে রাখছে, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এটা এখন উপরওয়ালার প্রতি যদি আমি হিংসা করি, তার প্রতি যদি শত্রুতা করি, তার এই অংশ নিয়ে আমি তার থেকে নেওয়ার জন্য টানাটানি করি, তার কথা হলো আল্লাহ তাআলার ফয়সালার প্রতি আমি সন্তুষ্ট না। আল্লাহ তাআলা যেটা করেছেন সেটার প্রতি আমার বিশ্বাস রাখতে হবে। খিজির আলাইহি সালাতু ওয়াসসালাম নাম হলো খজির, কিন্তু আমাদের বাংলা ভাষায় খিজির হিসেবে বলতো আমরা, খজিরুন সবুজ। খিজির আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি রাজির রহস্যের জ্ঞান দান করেছে, যেটা আল্লাহ তাআলা কোন নবীকেও দান করেন। সৃষ্টি রাজির রহস্য, একে কেন ধনী বানানো হলো, একে কেন গণিত বানানো হলো, এ অসুস্থ কেন, এ ছোট কেন, এ বড় কেন, এ লম্বা কেন, এ সুন্দর কেন, এভাবে যে সৃষ্টির রহস্য, এটা আল্লাহ তাআলা খিজির আলাইহি সালাতু ওয়াসসালামকে দান করেছিল। মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন এক বয়ানে এই আলোচনা করলেন, খুব সুন্দর উপস্থাপনা হলো, জিজ্ঞেস করা হলো বয়ানের পরে যে আপনি এত বেশি জানেন, আপনার চাইতে কি বেশি জানা ওলা কেউ আছে? উনি বলে ফেললেন না, বলা দরকার ছিল আল্লাহই বেশি ভালো জানেন। আল্লাহ তাআলার কাছে এটা খুব একটা পছন্দনীয় হলো না। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার যদি বেশি জানলেওয়ালা এক বান্দা আছে। যখন এই সন্ধান দিলেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আগ্রহী হলেন যে আল্লাহ আমি তার সন্ধানে যেতে চাই। আল্লাহ তাআলা সন্ধান দিয়ে দিলেন। কোরআনে কারীমে সূরাতুল কাহফের শেষ অংশে লম্বা আলোচনা আছে, বিস্তারিত আলোচনা, কোরআনেই বিস্তারিত ঘটনা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে দিলেন, মাছ ভেজে নিয়ে যাই। সে জায়গা যাওয়ার পরে দেখবে ওই ভাজা মাছ জেতা হয়ে চলা শুরু করছে, ওই জায়গায় যায় সেই ব্যক্তির সন্ধান পাবে। সাথে ভাইকে নেই, ইউসা বিন নূনকে সাথে নিলেন, সফর করতেছেন, ভাজা মাছ অনেকগুলো, ভাজা মাছ কিছু খাওয়ার জন্য, আবার যেটা ভাই জীবিত হয়ে যায় সেটা জীবিত হয়ে চলে যাবে। এক জায়গায় আরাম করলেন, যে জায়গায় আরাম করেছে পাথরের উপর মাথা দিয়ে ঘুমাইছেন, ভাইগিনী আর মামা, মামা ভাইগিনী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মামা ইউসা বিন নূন ভাইগিনী। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুমে থাকা অবস্থায় মাছ একটা জীবিত হয়ে সমুদ্রের দিকে রাস্তা দিয়ে চলে গেছে। ভাইগিনী ওটা দেখতে তো আশ্চর্য হইল, ভাইগিনী জানে না মাছ জীবিত হয়ে যাবে। এটা দেখে ভাইগিনীর ঘুম আসছে, ভাইগিনী ঘুমাই গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুম থেকে জেগে ভাইগিনীকে বলে, ভাইগিনী চলো সামনে যাই। তাড়াতাড়ি ঘুমের মধ্যে হাঁটা শুরু করল। বেশ কিছু দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে ভাইগিনী অনেক দূর হাঁটলাম, ক্লান্ত হয়ে গেছি, শরীরে ক্লান্তি চলে আসছে, আসে একটু নাস্তা করে নি, মাছ বাইর করো থলের থেকে। ভাইগিনী বলে যে মামা বলতে ভুলে গেছি, মাছ তো অমুক জায়গায় জেতা হয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, ওইটাই তো ছিল আমাদের জায়গা, আল্লাহ তাআলা যে চিহ্ন দিয়ে রাখছে এটাই তো ছিল চিহ্ন, তুমি ওই সময় কেন আমাকে বললে না? বলে যে আমি তো বলতে ভুলে গেছি, শয়তান আমাকে ভুলাই দিতে। ঠিক আছে চলো, আল্লাহ তাআলার হিকমত, দেওয়ালের ভিতরে, বালুর ভিতরে, দেওয়াল মাত্র সিমেন্ট বালির কাজ করছে, এই জায়গার থেকে যদি কোনো লাঠি ঢুকাই দেওয়া হয় একটা চিহ্নর মতো থেকে যায়, কিন্তু পানির মধ্যে কোনো কিছু ঢুকালে কিন্তু এই চিহ্ন থাকে না, একটু পরে পানি মিলে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের ওই জায়গাটা চিহ্নিত করার জন্য মাছ যে সমুদ্রের ভিতর দিয়ে গিয়েছে সে যাওয়ার পথটাকে আল্লাহ তাআলা ওই ছিদ্র আকারে রেখে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, খিজির আলাইহিম সালাতু এবং ঈসা বিন নূন দুজন যখন ফিরে আসছে, ফিরে আসার পর ওই মাছ যাওয়ার চিহ্ন চিহ্ন তো পাইলাম, তাহলে এই জায়গা পাওয়া যাবে ওই ব্যক্তিকে। আর আশপাশে ঘুরতে আশপাশে ঘুরতে ঘুরতে দেখে যে শীতকালে যেমন আমরা চাদর মুড়ি দিয়ে ঘুমাই, এমন চাদর মুড়ি দিয়ে এক ব্যক্তি ঘুমানো। মুসা আলাইহিস সালাম সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আপনার প্রতি সালাম। হিজর আলাইহিস সালাম চাদর উঠানোর আগেই বলে, এটাকে আবার কে, আমি সমুদ্রে থাকি, সমুদ্রের ভিতরে তীরেই আমার অবস্থান, এটা কোনো মানুষ নাই, এটাকে আবার কে, মান আনতা বলে আমি মুসা। হিজর আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কোন মুসা? বনী ইসরায়েলের মুসা? হ্যাঁ, বনী ইসরায়েলের মুসা। জিজ্ঞাসা করেন, কি জন্য আসতো? আল্লাহ তাআলা পাঠাইছেন আপনার কাছে কিছু এলেম আছে, সে এলেম নেওয়ার জন্য। হিজর আলাইহিস সালাম চাদর খুলে জিজ্ঞেস করে যে আল্লাহ তো পাঠাইছে, তুমি যে আমার থেকে এলেম নিবা, আমার কাছে যে এলেম আছে সে এলেম তোমার কাছে নেই, তোমার কাছে যে এলেম আছে সে এলেম আমার কাছে নেই, তোমার কাছে এলেম আছে আল্লাহ তাআলার আসমানি এলেম, আর আমার কাছে আছে এই জগতের এলেম। সুতরাং তুমি যে আমার এলেম সম্পর্কে অবগত হতে চাও, জানতে চাও, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবা না, আমি কিছু এলেমেলো কাজ করবো, তুমি এগুলো বুঝবো না, ধৈর্য ধারণ করতে পারবা না। মুসা আলাইহিসসালাম বলেন, আমি ধৈর্য ধারণ করবো। অনেক শর্ত ছাড়া যাবে, হ্যাঁ শর্ত হলো, যদি তুমি অভিযোগ করে ফেলো আমার কাজ কাম যদি তোমার আপত্তি হয়, তাহলে কিন্তু তুমি আর থাকতে পারবে না। তাফসীরের কিতাবে লিখছে যে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম হিজর আলাইহি সালাতু ওয়াসালামের কাছে গিয়েছিলেন এমন বিদ্যা, এমন জ্ঞান অর্জন করার জন্য যে জ্ঞান দুনিয়াতে কাজে লাগে না, আখেরাতেও কাজে লাগবে না, উপকারী কোনো এলেম না, শুধু রহস্য। এই অপ্রয়োজনীয়, বেফায়দা, অনুপকারী এই এলেম অর্জন করার জন্য যদি হিজর আলাইহিস সালাম শর্ত করতে পারেন যে আপনি আমার কাছে জিজ্ঞেস করতে পারবেন না, আমি কেন করলাম, কি জন্য করলাম, তাহলে বেফায়দা এলেম অর্জন করার জন্য যদি এত শর্ত করতে পারে, তাহলে উপকারী এলেম যে ওস্তাদের কাছ থেকে শিখতে হবে, সে ওস্তাদের কাছেও অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করা যাবে না। ওই জায়গা তো দরকারি ছিল না, বেদরকারি এলেম ছিল, সে জায়গা প্রশ্ন করা যায়নি। সে জায়গা যদি প্রশ্ন না করা যায়, তা দরকারি এলেম শিখতে যেও ওস্তাদকে অনর্থক, অপ্রয়োজনীয়, বেহুদা প্রশ্ন করে আটকানো যাবে না। আমাদের সমাজে দেখবেন হুজুরকে টেস্ট করে, ইব্রাহিম আলাইহিসসালাম দাদির নাম কি ছিল, দাদির নাম কি ছিল, এই নয় নম্বর গুলিতে একদিন, এখন যদি কেউ জানি না, তাহলে ও হুজুর জানে না। আমি বললাম, ভাই আপনার আব্বার নাম কি? নাম বললো, আপনার আব্বার দাদির নাম কি ছিল? এটা তো জানি না, আপনি আপনার আব্বার দাদির নাম জানেন না, যদি তার দাদির নাম বলতাম তো হয়তো জানতে পারবে, কিন্তু বাপের দাদির নাম সাধারণত কেউ জানে না, আমরা অনেকেই জানি না। আগে তার বাপের নাম জিজ্ঞেস করার পরে বললাম, আপনার আব্বার দাদির নাম জানেন না? তো হুজুর, আগে আপনার আব্বার দাদির নাম জানিনি, তারপরে আছেন, তারপরে আমি ইব্রাহিম আলাইহিসসালাম দাদির নাম বলে দেবো। কি অর্থাৎ আপনার আব্বা তাদের নাম জানেন না, আপনার আদি পিতা আরো উপরে যে তার তাদের নাম আগে জানবেন, কারণ আগে এটা জানেন, তারপর ওইটা জানেন, জানার জন্য না, আটকানোর জন্য আছে। আল্লাহ মাফ করুন, কিন্তু এ সমস্ত মানুষকে টাইট করার বুদ্ধি আছে। বুদ্ধি কি? ভাই দুয়াই গুরুত্ব আগে শোনান তো, তারপর এটা উত্তর দিও আমি। দুয়াই গুরুত্ব নামাজে একবার পড়তে হয়, যদি পাক্কা মুসলে দুয়াই গুরুত্ব, অথবা জানাজার দোয়াটা তো পড়েন, আর যদি হালকা মুসলে তাহলে আত্মা হেঁটে পড়েন একটু, তখন দেখা যাবে ওরা ওরা খেয়ে দেন। বেফাজ, বেফায়দা, অনর্থক, অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করা ইসলাম এটাকে বিন্দু মাত্র কোনো পছন্দ করে না। সে হিজর আলাইহিসসালাম শর্ত করলেন, শর্ত করার পরে রাজি হলেন। সব কিছু বলার উদ্দেশ্য না, শুধু একটা জিনিস বলবো যে আল্লাহ তাআলার রহস্য, সৃষ্টির রহস্য উদ্দেশ্য। তিনটা কাজ করলেন, তিনটা কাজ করে তিনটা কাজে মুসা আলাইহিসসালাম অভিযোগ করলেন। একটা সময় এক নম্বরটা করার সময় আপনি না বললেন, আর জিজ্ঞেস করো, আর অভিযোগ করবো না, মাফ করে দিন, হ্যাঁ মাফ করে দিলাম। দ্বিতীয়টা আবার অভিযোগ করবো, অভিযোগ করার পর আপনি না বললেন আর করবেন না, আর হবে না, আর হবে না, তাহলে এইবার এমনি মাফ করা যাবে না, এবার শর্ত সাপেক্ষে মাফ করতে হবে। আর একবার জিজ্ঞেস করলেন, আপনার সাথে আমার সম্পর্ক বাদ। তৃতীয়বার আবার জিজ্ঞেস করে দেখবো, আর তো জগুলটা একটা কাজের কথা বলে দিচ্ছি, সমুদ্র পার হবে, নদীর মতো পার হবে, বেশ বড় নদী, নদীর তীরে বসে আসবে দুই ভাই, নতুন নৌকা কিনে নিয়ে যাচ্ছে, হাতের ইশারা দিয়ে ডাক দিয়ে নিয়ে আসছে। ডাক দিয়ে দিলে ওই দুই ভাই এক ভাই ফিজর আলাইহিস সালামকে চিনতেন। ফিজর আলাইহিস সালাম যখন নৌকায় উঠছে, উঠার পরে নৌকার একটা তক্তা, নিচের দিকে একটা তক্তা পা দিয়ে লাঠি দিয়ে তক্তাকে ভেঙে ছিদ্র করে দিয়ে সেটা পানি উঠতে পারে। মাঝখানে ভাড়া সাজছে, ভাড়া নিলে নৌকার থেকে যখন নামবে তখন লাঠি দিয়ে নৌকা ছিদ্র করে দেবে। মুসা আলাইহিসসালাম বলে যে এটা আবার কেমন কি করবে, টাকা সাজলাম টাকা নিল না, ফিরি পার করে দিল আর আপনি এদের নৌকাটাকে ছিদ্র করে দিলেন। হিজির আলাইহিসসালাম বললেন এই সত্য তো মানা হলো না। এরপরে হিজির আলাইহিসসালাম এই যে নৌকা ছিদ্র করলেন কেন, যেটা আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ তাআলা কিছু কাজ করেন যে কাজের হিকমত রহস্য উদ্দেশ্য আমরা জানি না, সে কাজের ক্ষেত্রে যদি আমরা আপত্তি করি তাহলে এই আপত্তিটা আল্লাহ তাআলার ফয়সালার উপর আপত্তি হবে। হিজির আলাইহিসসালামকে এই রহস্যের জ্ঞান জানতে তখন মুসা আলাইহিসসালামকে বলছে যে এই নৌকা আমি এই জন্য ছিদ্র করছি, নৌকা দুই অসহায় ভাইয়ের, এরা এদের এলাকায় যে মানুষ পারাপার করবে কিন্তু সামনে এক জালেম বাদশা আছে, সেই জালেম বাদশা যদি দেখে যে নতুন নৌকা তাহলে এদের থেকে নিয়ে নিবে নৌকা, তাহলে এদের সব কিছু হারাই ফেলবে। আর এই যে ছিদ্র করে দিতে যখন পানি উঠতে থাকবে এক পায়ে পানি ফেলতে থাকবে, পানি যখন ফেলতে থাকবে বাদশা দূর থেকে থেকে মনে করবে নৌকা ভালো না ছিদ্র, সবসময় পানি উঠতে থাকে, বাদশা আর নিবে না নৌকাটা। এইটাকে বলে রহস্যের জ্ঞান, সৃষ্টির রহস্যের জ্ঞান। আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যেভাবে সৃষ্টি করছে সেভাবে সেটাই মেনে নেওয়া হলো আল্লাহ তাআলার ফয়সালা। এক ব্যক্তি ট্রেনে সফর করতে খুব ভিড়, ঈদের সময় আসতে ভিড়, এখন পা রাখলে জায়গা নেই বিভিন্ন ট্রেন, বিশেষভাবে ঢাকা ময়মনসিংহ যে সমস্ত যে নর্মাল যে ট্রেন গুলো আছে এই ট্রেনে তো ঈদের সময় মানুষ ইচ্ছা মতো ওঠে, যে ব্যক্তি সিটে বসে পা রাখতে সেও জায়গা পায় না পা রাখা, আর ওই ব্যক্তি সিটে বসে বসে বলতেছে যে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলো, আল্লাহ তাআলা যদি পা গুলোকে আলাদা ভাবে সৃষ্টি করতো নাক দিয়ে খুলে খুলে দাঁড়াতো তাহলে সিটের উপরে বসে নাক থেকে নাক দিয়ে পাটা খুলে পাটা হাতের উপর রাখতাম অথবা ব্যাগের উপর উঠায় রাখতাম, কত সুন্দর অভিযোগ। ট্রেন স্টেশনে গেছে, স্টেশনে যাওয়ার পর ভিড়ের মধ্যে ডক্টর স্যান্ডেল হারাই গেছে, স্যান্ডেল পাওয়া যাচ্ছে আর স্যান্ডেল খুঁজতেছে। পাশের এক লোক ছিল যে লোক এই কথা শুনছে আগে, সে বলে ভাই আপনি একটু আগে বললেন যে আল্লাহ তাআলা যদি পা গুলো আলাদা আলাদা করে ব্যবস্থা করতো নাট সিস্টেমের ব্যবস্থা করতো তাহলে পা তুলে ব্যাগের মধ্যে রাখতাম, তা স্যান্ডেল হারাই গেছে যদি পা একটা হারাই যেত আপনার, পা তুলে আপনি ব্যাগে রাখছেন মনে করেন, পা তুলে ব্যাগে রাখছেন এই ব্যাগ থেকে যদি পাটা হারাই যেত চলে নিয়ে যেত তাহলে হাঁটতেন কিভাবে। আল্লাহ তাআলা নাক মুখ চোখ একসাথে দেন, এখন যদি চিন্তা করি নাকটা সামনে না যদি পিছনে দিতে অভিযোগ করতে করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই তিনটা জিনিস সামনে দিয়েছে অনেক হিকমত। খাবার খাওয়ার সময় দেখতে হয় কি খাবার খাবো, স্বাদ নিতে হয় কি স্বাদ, এবং নাকে তার গ্রাম কি ভালো না মন্দ নষ্ট নাকি সেটা বুঝতে হয়। এখন যদি নাক মুখ আল্লাহ তাআলা এক একটা দিকে দিত এগুলো তো আমি অভিযোগ করতেছি আল্লাহ তাআলা ঠিক করি নাই, তাহলে আমার খাবারের সময় তিন জায়গা নিয়ে লাগতো, আগে নিয়ে এত চোখের কাছে চোখ দেখ খাবারটা ভালো কিনা, এরপর নিয়ে একটা নাকের কাছে নাক শোক দেখ সেন্ট ভালো আছে কিনা, তারপর মুখের কাছে নিতে হতো, আর এখন এইভাবে যদি তিন জায়গা দিয়ে চেক করে মুখটা এক এক লোক মা খাইতে হতো সে এক অঙ্ক খাইতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা লাগতো। আল্লাহ তাআলা করেন না, আল্লাহ তাআলা জানেন যে বান্দার এই জায়গা দিলে কি হবে সহজ হবে, শুধু সৃষ্টির ক্ষেত্রে না দুনিয়াতে যেভাবে যা দেখে না কেন সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা রহস্য। এক ব্যক্তি সফর করতে, সফর করা অবস্থায় খুব ক্লান্ত ক্লান্ট ক্লান্ত ক্লান্ত অবস্থায় বট গাছের নিচে আসে ঘুমাচ্ছে, খুব ক্লান্ত মানুষ বট গাছের নিচে আসে ঘুমায়, বটের দিকে তাকায় তাকায় বলে ভাই এত ক্লান্ত হয়ে গেছি, যদি এই বট গুলো ছোট ছোট না হয়ে ডাবের মতো হইতো তাহলে একটা ডাব পাড়ে ডাবের পানি খেয়ে বাঁচতে পারতাম। এই কথা বলতে না বলতেই বট একটা মাথায় এসে পড়ছে কপালে উঠলো, বট গাছ তো আল্লাহ তারা বলছে ছায়া দেওয়ার জন্য বানাই, বটের ছায়া সাতার মতো, এখন যদি বটের বটফুল বা বট যদি ছোট ছোট না হয়ে ডাবের মতো হইত তাহলে বট গাছের ছায়া যারা আশ্রয় নিতে চাইতো এদের কপাল উপর যদি ডাব একটা পড়তো তাহলে তো কপাল ফেটে যেত। আল্লাহ তাআলা এভাবেই করছেন জিনিসটা, এটার উপর কারো কোনো আপত্তি চলবে না। যদি কেউ আপত্তি করে তাহলে আল্লাহ তাআলা সৃষ্টির উপর আল্লাহ তাআলা ফয়সালার প্রতি আপত্তি করছেন। এটা গেল সৃষ্টির রহস্য। দুনিয়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি যে জায়গায় বসতে আছেন আপনি মনে করতেছেন আরে আমার ধার দিয়ে সারের ব্যাক করুন, সারের জায়গায় আমি হলে কি হইতে পারতাম, সার কিছুই বোঝে না, আমি যদি জায়গায় হইতে পারতাম না, আপনি হলে যে আরো কি না কি হইতেন সেটা তো আল্লাহ জানে। আল্লাহ তাআলা যেখানে যেভাবে যে অবস্থায় করে সে অবস্থায় মেনে নিয়েই হলো বান্দার ফয়সালা, ওটার থেকে তার থেকে ছিনিয়ে নেওয়া এই ফয়সালার প্রতি সন্তুষ্ট না হওয়া এটা আল্লাহ তাআলার ফয়সালার প্রতি আপত্তি করার অর্থ। আল্লাহ বুজুর্গ যারা হন তারা কি অবস্থায় থাকেন না কেন সে অবস্থায় আলহামদুলিল্লাহ, কি অবস্থায় থাকেন না অসুস্থ হলে আলহামদুলিল্লাহ, সুস্থ আলহামদুলিল্লাহ, খেয়ে থাকে আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকে আলহামদুলিল্লাহ। এক আল্লাহ বুজুর্গ ছিলেন মুস্তাজাবুদ দাওয়া হাদিতে বলা হয়, বাংলা অর্থ হলো তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় সরাসরি। এলাকার মানুষ গেছে, মানুষ যায় বলে হুজুর অনেকদিন যেমন বৃষ্টি হয় না একটু দোয়া করতে হবে আপনার, আল্লাহর কাছে দোয়া করে যেন বৃষ্টি হয়। আল্লাহ বলা বুঝে গেছে না ভাই দোয়া করা যাবে না, কেন দোয়া করা যাবে না, তার সাথে আমার যুদ্ধ চলতেছে ফাইট চলতেছে, মানে আল্লাহ থেকে ইশারা করে কেন, আমি যেটা দেয় তারা উল্টা করেছে, আমি যেটা বলি সেটা উল্টা করেছে, তারপর তারা বদল মানে আল্লাহ তারা ফাইসলা করতে তারা সন্তুষ্ট, আপত্তির সাথে মহব্বতের সাথে বলতেছে কথাটা, তখন বদর্গ বলে দেখো আমি যেটা বলি সেটা উল্টা করে দেখো, ওনার মাথায় পাক গিয়েছিল, পাক দিয়ে তুলে ধুয়ে পাখি শুকানোর জন্য দিয়ে দিয়েছে, একেবারে বৃষ্টি এসে ওই পাখি দিতে যাই আল্লাহ বলে দেখো তার সাথে যে আমার আপত্তি চলতেছে তার কারণ হলো পাখি দিলাম শুকানোর জন্য সে আমার পাখিটাই কি করে দিল বিদায় দিল। আর এক আল্লাহ বলা বুধুর কাছে জিজ্ঞেস করা হয়েছে বুধুর আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সমস্যা তা দুনিয়া সব কিছু আমার ফয়সালার মতো করে, আপনার ফয়সালার মতো চলে কেমন করে, আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছা বানাই নিতি, আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছা বানাই নিতি, আল্লাহ যেটা করতেছে এটা মনে করতেছি আমার ইচ্ছাই নিয়েছি, এটা যদি আমি আপনি না করতে পারি তাহলে দুনিয়ার কোথাও আমার অভিযোগ শেষ নাই, বাসায় যাবো অভিযোগ, অফিসে যাবো অভিযোগ, রাস্তায় যাবো অভিযোগ, গাড়িতে যাবো অভিযোগ, পথে পথে অভিযোগ, অভিযোগের শেষ নাই। কিন্তু বান্দা যদি নিয়ত করে যেটা আল্লাহ তাআলা যে অবস্থায় রাখবে আলহামদুলিল্লাহ, এভাবে যদি বান্দা আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, তখন এই বান্দা বিপদে পড়লেও যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। হাদা আজিজ রহমান রহমতুল্লাহ আলাইহি, মানবী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফার মধ্যে একজন, হাদা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ, মাজজুব বলা হয়, খুব বেশি পাগল আল্লাহর পাগল ছিলেন। সকালবেলা থানবী রহমতুল্লাহ আলীকে দরবার থেকে আসতেছেন, সকালবেলা আসতেছেন বৃষ্টির দিন, এখন যেমন বৃষ্টির দিন তখন করে যুগের হিন্দুস্থানের মানুষ খড়ক পাই দিত স্যান্ডেল কাঠের টপ টপ করে আওয়াজ হয়, উনি খড়ক পাই দিয়ে আসতেছেন, সাথে স্বামী স্ত্রী একজন নতুন বিবাহ হয়েছে এমন দুইজন গল্প করতে করতে আসতেন। হাজা আজিজ হাসান মাজজুব রহমতুল্লাহ আলীহি আসতেছে ওনার স্যান্ডেল থেকে খড়ম থেকে একটু কাদা দেয় ওই নতুন স্ত্রীর শাড়িতে লাগে, নতুন স্ত্রীর শাড়িতে লাগার সাথে সাথে স্ত্রী তার স্বামীকে দেখায়, স্বামী স্ত্রীর মনকে খুশি করার জন্য হুজুরের সাথে যে তর্ক শুরু করে দেবে যে হ্যাঁ চোখ নাই দেখে হাঁটতে পারেন না, আপনার স্যান্ডেলের স্যান্ডেলের কাদা দিয়ে আমার স্ত্রীর শাড়ি নষ্ট করে দিয়েছে, এক কথা দুই কথায় খাজা আজিজ হাসান রহমতুল্লাহ আলাইহিকে থাপ্পড় মারতে উনি পড়ে গেলেন। আসলে থানবী রহমতুল্লাহ এর খলিফা, মানুষ অন্যের মন খুশি করার জন্য দুনিয়ার ক্ষমতা অথবা অর্থের দাপটে অন্যের মনের খুশি করার দাপটে আরেকজনের সাথে বিয়া দিয়ে দেবে দুর্ব্যবহার করে, তো ওই স্বামীটা স্ত্রীর মন খুশি করার জন্য আজিজ হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহির থাপ্পড় মারতে উনি পড়ে গেছেন, উঠছেন উনি, উঠে উনি ওনার মতো গতিতে যাচ্ছে, যেতে যেতে কিছুদূর যাওয়ার পরে দেখে সকালবেলা এক শরবতওয়ালা শরবতের দোকান খুলছে, দোকান খুললে নিয়ত করছে যে সর্বপ্রথম যে লোকটাকে দেখতে ভালো মনে হবে বুজুর্গ মনে হবে তাকে এক গ্লাস তিরিশ শরবত খাওয়াবে বরকতের জন্য, ভালো মানুষ, ভালো মানুষকে আল্লাহ নেক বান্দাদেরকে খাওয়ালে যে তার দুনিয়াতে বরকত দেয়, আমাদের এখন হোটেল আলাদা খাওয়ায় কাকড়ে খাওয়ায় দেখেন সকালবেলা দিবে, যদি এটাও মনে করতো যে সকালবেলা যে এগিয়ে আসবে আমার ক্রেতা আসবে তার স্ত্রী দেবে আদম সন্তান, তাও তো উপকারটা বেশি হবে। হাজা আইজুল হাসান মাজদুর রহমতুল্লাহ আলী বলেন যে সর্বদা আমাকে ডাক দেন, ডাক দিয়ে তার ব্যাগ থেকে সর্বদের একটা গ্লাস আমাকে হাতে দিয়ে বলে যে হুজুর আমি নিয়োগ করছি সর্বপ্রথম যারে পাও তাকে সর্বতটা দিব, আপনি সর্বত খেয়ে আমাদের একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আইজুল হাসান রহমতুল্লাহ আলী সর্বতটা হাতে নিয়ে দোকান থেকে বাইরে এসে আসমানের দিকে দেখায় আল্লাহকে সম্বোধন করে বলেন আল্লাহ আপনি কি না করতে পারেন, একটু আগে থাপ্পড় খাওয়ালেন আর এখন তিনি সর্বত খাওয়াচ্ছেন, আল্লাহর ফাইসালা হচ্ছে সন্তুষ্ট। একটু আগে থাপ্পড় খাওয়ালেন আর আবার তিনি সর্বত খাওয়ালেন, এই সর্বত খাইতে না খাইতেই একটু দেরি হয়ে গেল, আসার কাছে দেরি সর্বতে ইতিমধ্যে স্বামী স্ত্রী দুজন বেশ অগ্রসর হয়ে গেল। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি আমার বরকাত ওনার এক কিতাবে লিখতেছে যে এই দাম্পত্য এই স্বামীটা ঘরে উঠতে যাওয়ার আগে সিঁড়িতে আসার খেয়ে উল্টা দিকে পড়ে জায়গায় মারা গেছে, এখন লাস্ট দিয়ে মানুষ বসে রয়েছে দাঁড়ায় রয়েছে সব মানুষ ভিড় করছে। ইতিমধ্যে স্ত্রী বলতেছে আমার স্বামী একটু আগে এক আল্লাহওয়ালা বুজুর্গের সাথে এমন আচরণ করছে, হয়তো সে আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয় বদদোয়া দিয়েছে। ইতিমধ্যে ওই হুজুর ওই বন্ধ চলে গেছে, এলাকার লোক সবাই বলেছে হুজুর আপনার এক থাপ্পড়ই মারলো আপনি এই লোকটার জন্য এমন বদ দোয়া করলেন লোকটা মারা গেল। হুজুর বললেন না ভাই আমি তো বদ দোয়া করি নাই, আমার থাপ্পড় দিয়ে ফেলে দিছে আমি ওঠার আগেই তারা মাফ করে দিছি, আমি থাপ্পড় খেয়ে ওঠার আগেই তাকে মাফ করে দিছি, আমার পয়সা না ছিলো তার হাতে আমি থাপ্পড় খাবো সেটা আমি মেনে নিয়েছি। দেখেন বুজুর্গদের কথা, আমি আপনি একটা কুকুর যে হয় আমি উদাহরণ আল্লাহ মাফ করুন, কুকুর যে হয় কুকুরে আপনি ঢিল মারবেন কুকুর ঢিলের পিছনে দৌড়াবে না কোনোদিন, কুকুর দৌড়াবে ওই যে ঢিল মারছে তার পিছনে। আজকে আমি একজনের কাছে অপমান হচ্ছি, এই সে আমাকে অপমান করতেছে না আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাকে অপমান করাচ্ছে। আজকে আমি আরেকজনের কাছে বিভিন্ন পেরেশানিতে পড়তেছি, সে আমাকে পেরেশানিতে ফেলতেছে এমন না, আল্লাহ তাআলা যে কোনো কারণে গুনাহের কারণে হোক আমার আখেরাতে মর্যাদা উঁচু করার জন্য হোক তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অপমান করাচ্ছে। তা কুকুর যেমন ঢিলের দিকে দৌড়ায় না, ঢিল যে মারছে তার দিকে দৌড়ায়, ইমানদারের উচিত হলো যে আমাকে অপমান করছে তার দিকে দৌড়ানো না আল্লাহর দিকে দৌড়ানো। আমাদের সমাজে দশটা ভুলের অপরাধী একটা ভুল ধরছেন শুধু আপনার সাথে লেগে যাবে, তার ভুল নিয়ে সে চিন্তা করবে না, তাকে আপনি সংশোধন করতে এলে সে চিন্তা করবে না আপনার সাথে লেগে যাবে, সে যে তার নিজের জন্য হয়েছে আল্লাহর দিকে ফিরে তওবা করবে অনুতপ্ত হবে এটা কিন্তু কখনো তার চিন্তা আসবে না, সে আসবে কেন সে আমাকে এটা করলো তার তো কোনো ক্ষমতা নেই করছে তো আল্লাহ। আল্লাহ বলা বুজুর্গদের চিন্তা এমন হয় না, বুজুর্গদের চিন্তা সবসময় আল্লাহর জন্য। আজিজুল হাসান মাজদুর রহমতুল্লাহ আলীকে যখন বলছে হুজুর আপনি বদদোয়া করলেন লোকটা মারা গেল, তখন উনি বললেন ভাই আমার তো থাপ্পড় দিয়ে ফেলে দেওয়ার পরে আমি ওঠার আগেই মাফ করে দিয়েছি, তবে আমি যে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট আছি। এই স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীকে মহব্বত করে ভালোবাসে, এই জন্য স্ত্রীর মন খুশি করার জন্য সে আমাকে থাপ্পড়টা দিয়েছে, আমিও তো আল্লাহকে মহব্বত করে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, হয়তো আল্লাহ আমাকে অসন্তুষ্ট হয়ে এই শাস্তিটা দিয়েছে। স্ত্রীর মন খুশি করার জন্য স্বামী আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, এখন যদি আল্লাহ ফয়সালা দেয় ফয়সা এই হুকুম দেয় তা আমার তো কিছু করার নেই, আমি তো মাফ করে দিয়েছি। দুনিয়ায় চলার পথে বড় শিক্ষা, যেটাকে আপনার কিছু হবে না কেন আপনি যে আল্লাহর হস্তে মাফ করে দেন দেখবেন আপনার লাভ আপনার বেশি হবে। আপনি যদি তার থেকে প্রতিশোধ দিতে চান তার প্রতি আপনি শত্রুতা রাখেন, আপনি দশজনের কাছে কি করবেন তার ব্যাপারে কি বা সে কাজ চকল খুনি করে বেড়াবেন সে আমাকে এই করলো এই করলো এই করলো কিন্তু কোনো লাভ হলো না, তো আল্লাহ আপনার প্রতি আরো অসন্তুষ্ট হলো, আল্লাহ আপনার প্রতি আরো অসন্তুষ্ট হলো। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের নিয়ম হলো আল্লাহ যে অবস্থায় রাখে না কেন আলহামদুলিল্লাহ আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট। ওয়ালা তাতামান্নাও মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদ, তোমাদের একজনকে আর একজনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে এটা তোমরা কামনা করে না যে তার থেকে তোমরা নিয়ে নিবে সে নিয়ে নিবে এটা তোমরা কামনা করো না, বরং আল্লাহর কাছে চাও শ্রেষ্ঠত্বটা। এটা হলো দুইটা অংশের ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা ছিল যে মেয়েদের জন্য মেয়েদের অংশ পুরুষের জন্য পুরুষের অংশ, কি সেটা মেয়েরা যে ইবাদত বন্দেগি করবে যে নেক আমল করবে সেটা মেয়েদের জন্য, পুরুষরা যে ইবাদত করবে সেটা পুরুষদের জন্য, একজন নেক আমল আর একজনের ভাগে যাবে না, একজনের ইবাদত আর একজনকে আল্লাহ তাআলা দিয়ে দেবেন এমন না, নেকি মেয়েরা যেটা করবে মেয়েদের জন্য, পুরুষরা যেটা করবে পুরুষদের জন্য। আর শেষে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলীম। এই উপর যতগুলো হুকুম দিলাম আল্লাহ বলেন এই হুকুমগুলো তুমি কি উদ্দেশ্যে মানতেছো, নাকি অন্য কোনো উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে করতেছো? আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু সম্পর্কে আমার অধিক জ্ঞান রয়েছে। শেষ আয়াতে বলে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিলেন যে তুমি এগুলো কি জন্য করবে, আল্লাহ কিন্তু তোমার মনের খবর জানে। তুমি কি তার প্রতি শত্রুতা হয়ে তার শ্রেষ্ঠত্বটা তুমি ছিনিয়ে নিতে চাচ্ছ, নাকি তুমি তার প্রতি হিংসা হয়ে করতেছো, নাকি তুমি আক্রমণাত্মক করতেছো, নাকি তুমি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতেছো? সবকিছু আল্লাহ তাআলা ভালোভাবে জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর তাৎপর্য বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। প্রশ্ন, নামাজের ভিতরে দোয়া করা যাবে কি? সুন্নাত বা নফল নামাজে নিজ ভাষায় দোয়া করা যায়, তা বুঝিয়ে বললে ভালো হয়। অনেক জায়গাতে শুনছি করা যায়, সুন্নাত বা নফল নামাজে আরবিতে দোয়া করা যায়, বাংলা ভাষায় দোয়া করলে নামাজ ভেঙে যাবে। যে কোনো নামাজের মধ্যে আপনি বাংলা কথা বললেই নামাজ ভেঙে যাবে। বাংলা কথা না বলে নফল সুন্নাত নামাজে সিজদার মধ্যে রুকুর মধ্যে আপনার যে দরকার আছে, রিজিকের অভাব, ছেলে মেয়ে হচ্ছে না, অশান্তি রয়েছে বাপমার জন্য, ইত্যাদি যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, সেগুলো দ্বারা যদি আপনি দোয়া করতে না পারেন, তাহলে এই বিষয়ে আরবি বানিয়ে সে আরবিতে আপনি দোয়া করতে পারবেন, কিন্তু বাংলায় দোয়া করলে নামাজ ভেঙে যাবে। দুই, হুজুর আমি ম্যাচে থাকতাম, সেখানে বাজার করতে যেতাম এবং আমরা অনেক সময় বাজারের টাকা দিয়ে নাস্তা করতাম, অনেকেই বাজারে যেত না, তাই বেশি বেশি বাজার করতাম এবং বলা হতো এটা এটা আমাদের পারিশ্রমিক হিসাবে আমাদের প্রাপ্য, কিন্তু ওরা জানতো না। প্রশ্ন হলো এটা নেওয়া জায়েজ আছে কিনা, প্রশ্ন করতেছি না জায়েজ নেই। সবার যৌথ টাকা দিয়ে বাজার করতে হলে সেই টাকা দিয়ে আমি নাস্তা করতে হলে তাদের সম্মতি লাগবে, তাদের সম্পদের আগে আমি 30 টাকা দিয়ে বাজার করছি, 6 জন মানুষ আমরা, তাহলে আমার 5 টাকা, বাকি 5 জনের 25 টাকা, এই 25 টাকা আমি অনুমতি ছাড়া আমার জন্য নাস্তা করা জায়েজ হয়ে নাই। এখন পারলে তাদেরকে জানলে তাদের ফেরত দেওয়া দরকার, তাদেরকে যদি না পাওয়া যায় তাহলে তাদের আমল নামায় সব পৌঁছাবে, এই নিয়ে সবটা করে দিতে হবে। কি হুজুর আমার লেনদেনের লিখার ব্যাপারে একটু অমনোযোগী ছিলাম, কিন্তু কেউ যদি বলতো যে আমার কাছে পাওনা আছে আমি দিয়ে দিতাম, অনেক সময় আমার মনে থাকতো না, কিন্তু ওই দিন আমার আপনার কাছ থেকে শোনার পর আমি খুব চিন্তিত। এর কারণ আমার অনেক লেনদেন হয়েছে, এখন আমি কি করতে পারি বুঝিয়ে বললে ভালো হয়। আপনি যাদের কাছে পাবেন যদি তাদের থেকে মাফ করে দেন তাহলে তো আপনার লাভ হবে, আখেরাতে বা এক পান্নাকে উপকার করলেন, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবে। আর যদি আপনার কাছে পায় তাহলে আপনার সাধ্য মোতাবেক পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। পরিশোধের যে পদ্ধতি বললাম সেটা হয় ব্যক্তি পাওয়া গেলে ব্যক্তিকে দিয়ে দিতে হবে, অথবা তার থেকে মাপ চেয়ে দিতে হবে, ব্যক্তি যদি পাওয়া না যায় তাহলে তার আমল নামায় সওয়াব পৌঁছাবে, এই নিয়ত করে দান সৎকার করতে হবে যে হাসরের ময়দানে সেই নেকি পেয়ে পেলে হয়তো আমাকে দুনিয়ার এই হিসাব নিকাশ থেকে মাফ করে দিবে। এটা ব্যতীত শুধু ইবাদত বন্দী করলে এটা মাফ হবে না, এটা বান্দার হক, বান্দার হক, আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। হুজুর আমি একদিন গাড়িতে ঘুমিয়ে পড়ি, আর আমার গন্তব্যে আসার পর যখন নামতে বলে আমি নামি, কিন্তু নামার পর মনে হয় আমি পাড়া যাইনি, এখন আমি কি করব? একই কথা, মালিক পাওয়া গেলে বাস, যে বাসের নাম্বার টাম্বার যদি মনে থাকে দিয়ে দেওয়া সম্ভব না, এখন কি করবে? ওই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে, এতিম মিসকিন অসহায়, এতিম খানায় বা কোনো অসহায় সৎকা করে দিতে হবে। হুজুর আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, এটা তো জিনা, এখন আমি কি করতে পারি? তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই এবং করা সম্ভব না, এর কারণ আমরা কারোর ঠিকানা জানি না। আমি অনেক তওবা করি, কিন্তু বিশেষভাবে কোনো তওবা আছে কিনা জানালে ভালো হয়। যদি তাকে পাওয়া যায় তো তার থেকে মাপ চেয়ে নেওয়া দরকার ছিল। দ্বিতীয় হলো তাকে পাওয়া যাচ্ছে না, আল্লাহর কাছে অন্তর থেকে মাপ চাইতে হবে যে আল্লাহ মাফ করে দেন এবং তার থেকে আমার মাফের ব্যবস্থা করে দেন, সে যেন হাসরের ময়দানে তার ইজ্জত নষ্টের অভিযোগ যেন আমার বিরুদ্ধে না করে। যদি তার থেকেও আল্লাহ তারা মাফ করাই দেয় তার আলহামদুলিল্লাহ, কিন্তু তওবা চাই খালেস দিয়ে তওবা। ঢাকা শহরে সিটিং বাস সার্ভিস বিআরটি এর নিয়মে নাই, বাস মালিকরা সিটিং সার্ভিস নিজেরাই এই নিয়ম তৈরি করিয়াছে, সিটিং ভাড়া 25, টাকা সুপারভাইজার যাত্রীগুলো চিঠি লিখে দেওয়ার পর যদি দাঁড়ায় নেয় তখন 25 টাকার সিটিং ভাড়ার পরিবর্তে 20 টাকা দিলে অন্যায় হবে। যাত্রী দাঁড়াইয়া নিতেছে, এখন 25 টাকা ভাড়া দিয়ে দিলাম, প্রতিবাদ না করা অন্যায় হবে হবে না? দুটা প্রশ্ন, দাঁড়িয়ে যাব 20 টাকা দেব। 2 নম্বর প্রশ্ন হলো যে দাঁড়িয়ে যাত্রী নিতে সেটা আমার প্রতিবাদ করার অধিকার আছে কিনা বা অন্যায় হবে কিনা। এক্ষেত্রে দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে যদি সে আমাকে 20 টাকা নিতে রাজি হয় তাহলে আমি 20 টাকা দিলে কেন আপত্তি নাই, কিন্তু সে আমাকে 20 টাকা যদি নিতে রাজি না হয় জোর করে যদি আমি দিই যে তুই আমাকে দাঁড়িয়ে নিচ্ছিস কেন, 20 টাকা দিতে হবে, জোর করে দেওয়া হবে, এটা যায় আগে তার সাথে আলোচনা করতে হবে, ঠিক দিলে 25 টাকা না দিলে 20 টাকা বা 15 টাকা, যদি সে সম্মতি ক্রমে আমার সাথে চুক্তি করে এটা যায় আছে। 1 নম্বর। দ্বিতীয়টা হলো যে 40 জন যাত্রীর অধিকার হলো গাড়িটা ফিরিয়ে যাবে, তারা কেন সম্পূর্ণ গাড়ি ভাড়া দিয়ে দিব, সম্পূর্ণ গাড়ির ভাড়া যেটা হয় এখান থেকে গুলিস্তান পর্যন্ত 1200 টাকা 1000 টাকা এটা দিয়ে দিয়েছে 20 টাকা 25 টাকা করে। এটা এখন মাঝখানে যাত্রী দাঁড়ায় নেওয়ার অধিকার হলে এদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, অধিকার ক্ষুণ্ণ, যাত্রী উঠলে তাদের গরম লাগবে বা ভদ্রতা স্বাধীনতার খেলা হবে। এক্ষেত্রে যদি যাত্রীরা অসম্মতি দেয় না তুমি যাত্রী নিতে পারবা না, এই অবস্থায় যদি হেলপার সুপারভাইজার যাত্রী নেয় তারা অন্যায় করছে, অনিয়মিত করছে, অন্যায় করছে, অনিয়মিত করে, সাধ্য মোতাবেক এগুলো এদের থেকে বিরত রাখা বা এদের থেকে প্রতিহত করার চেষ্টা করা। আর যদি যাত্রীগুলো চুপচাপ থাকে কেউ কিছু বলে না তারা উঠাচ্ছে, তাহলে এটা আমি আপনি এক দুদের প্রতিবাদ করার কোনো করলে কোনো লাভ হবে না। এটা আমাদের অধিকার ছিল, যেমন সিটিং গাড়িগুলো আছে, উন্নত যে সমস্ত গাড়িগুলো আছে, দূরপাল্লার গাড়িগুলো একদম যাত্রীও নেওয়ার অধিকার নাই, অভিযোগ করলে তার চাকরি চলে যাবে। এটা হলো যাত্রীরা ফুল মাসের ভাড়া দিয়ে দিয়েছে, এখন মাঝখানে যাত্রী নেওয়ার কোনো অধিকার নাই, এটা হলো স্বাভাবিক নিয়ম। এখন যদি কোনো ব্যক্তি বা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে এর উপকার হয় তাহলে এটা মাসলাগত দিক থেকে প্রতিবাদ করার অধিকার আছে তার, সে কি করবে, প্রতিবাদ করবে যে আমি তোমার ফুল ভাড়া দিয়ে দিয়েছি, তুমি কোনো যাত্রী দাঁড়িয়ে নিতে পারবা না। প্রশ্ন, হুজুর যে সকল আত্মীয় স্বজনের উপার্জনের সাথে কিছু অবৈধ উপার্জন আছে তাদের বাড়িতে খাওয়া যাবে কি না? যদি অধিকাংশ উপার্জন হারাম থাকে খাওয়া যাবে না, ফুল হলে তো খাওয়াই যাবে না, আর যদি উপার্জনটা হালালটা বেশি হয় হারামটা কম হয় তখন যদি কেউ খেতে চায় খেতে পারবে, নিশ্চিত ভাবে না জানা থাকে, আর যদি হারামটা বেশি হয় সম্পূর্ণটা হারাম হয় তখন কোনো অবস্থায় তার বাসায় দাওয়াত খাওয়া যাবে না। আবার বলুন, হারাম বেশি অথবা সম্পূর্ণটা হারাম এই বাসায় দাওয়াত খাওয়া যাবে না, দাওয়াত খেলে তো ইমান আমল দুর্বল হবে। আর আসলে হারাম বেশি হারাম কম হালাল বেশি সে জায়গায় যদি কোনো ব্যক্তি দাওয়াত খায় তাহলে বাচ্চাগত দিক থেকে যায় গেছে, সেটাও অনুত্তম। হুজুর আমি বিয়ে করেছি কিন্তু এখনো আকিকা দেওয়া হয়নি, এখন যদি আকিকা দিই তবে অনেক ফেতনা সৃষ্টি হবে, তাই উক্ত পরিমাণ টাকা মাদ্রাসায় দিলে সমস্যা হবে? বিয়ের পরে অলিমা করতে হয়, বিয়ের 2-3 দিন পরে অলিমা হয়, আর আকিকা হয় সন্তান হবে। বিয়ের পরে যে অলিমা করতে হয় অলিমা হলো তৃতীয় দিনের পরে আসাদ সুন্নাত না অলিমা। আমাদের সমাজে যেটাকে আমরা বৌমা হিসাবে বলি, ছেলের পক্ষ থেকে যেটা হয় সেটাকে বলা হয় অলিমা, বিবাহের তৃতীয় দিন বা সর্বাতের পরের দিন দিতে পারলে সুন্নাত, নাহলে তারপরের দিন 3 দিনের পরে আর অলিমা করা ঠিক না, হাদিসে এটাকে অহংকার বলা হয়েছে। যেন 3 দিন পার হয়ে গেলে তখন আর অলিমা করার কোনো সুযোগ নেই, যদি কেউ আগের থেকে 3 তারিখ ঠিক করে রাখে যে আমার ইচ্ছাতির কারণে আমি 3 দিনের দিন না করে আমি 1 মাস 2 মাস পরে করবো, সেটা মাত্রাগত দিক থেকে যায় যাবে। বিবাহের পরে যেটা আছে সেটা অলিমা, সেটা আকিকা, আর আকিকা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে, দুইটাই সুন্নাত। এই সুন্নাতের আদায় করলে দাম্পত্য জীবন সুন্দর হয়, বিশেষভাবে অলিমা আদায় করলে বিবাহ সুখের হয়, সুখ শান্তির হয়। আমাদের সমাজে অলিমা আদায় করতে যে অনেক ফেতনা শুরু হয়ে গেছে, অলিমা যাকে দাওয়াত দেওয়া হয় তার থেকে চিন্তাই করা হয় টাকা, এক বেলা খাইতে গেলে 1000 টাকার কমে চাকরি ছাড়বে না, খাইতে গেলে ডিনার সেট নিয়ে যেতে হবে, খাইতে গেলে মামা তো ঘুমো তো আত্মীয় তার তো স্বর্ণের একটা কিছু দিতে হবে, এটা ডাকাতির মতো আর কিছু না। সুন্নাত ছিল, সে আমার পাশে মেহমান হবে, সে খেয়ে যাবে, একজন ইমানদার মানুষ ভালো মানুষ খেয়ে গেছে তার খাবার বরকতে আমাদের জীবনটা সুখী হবে, এটা হলো ইসলামের বিধান। সে খেয়ে যাবে আপনার থেকে টাকা নিবো, হোটেলের চেয়ে বেশি টাকা নেবে, যেন টাকা দিই, যত উন্নত দাম মন্ডিতে রান্না করো পার পিস 7 বছর ধরে দিতে থাকে, পরে ছেলে একটা ছোট ছেলে মেয়ের বিবাহের সময় এইবার সব একসাথে উসুল করে ছাড়ে, তাই এত বছর ধরে দিতে এখন উসুল করে ছাড়বো। সংসারের শান্তি এরকম হয়, ছেলে একদিকে আসতেছে নিয়ে আসতে নিয়ে আসতেছে আমি বলে দিই যে নিচে লিখে দেবেন কোন ধরনের গিফট গ্রহণযোগ্য না, আর লিখে দিবেন না, আমার দেশেও বলে দেবেন তাই কোন ধরনের গিফট এনে লজ্জা দিবেন না। সুন্দর হলো, আপনি এত হাই ফাই করার দরকার নেই, আপনি সাদা মাটা করেন এই টাকা কিভাবে পরিশোধ করবো তাকে তো দেওয়ার সুযোগ নাই, উত্তর হয়ে গেল। প্রশ্ন, সূরা বাকারার 282 নম্বর আয়াতের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লেনদেন সম্পর্কে যে নীতিমালার আদেশ করেছেন তার ব্যাখ্যা জানতে চাই। কেউ যদি টাকা বা কোনো কোনো কিছু ধার চায় তার জন্য কি এই হুকুম জানালে উপকৃত হবে ইনশাআল্লাহ। বাংলা তাফসীর পাওয়া যায়, মারিফুল কোরআন দেখে নিলে ভালো হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আমাদের জীবনের সমস্ত রকম গোনাগাটাকে মাফ করে দেন, আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন, বিশ্বের সমস্ত মোমেন মোমেনাতকে মাফ করে দেন, বিশেষভাবে যে বাপমার অক্লান্ত পরিশ্রমের বিনিময়, যে মায়ের হাজার কষ্টের বিনিময়, শীতের রাত্রে মাঝে কত কষ্ট করে একজন মা জানে, ইয়াল্লাহ সন্তান ছোট থেকে নিয়ে 3-4 বছর হওয়া পর্যন্ত মার একটা মুহূর্ত ছুটি থাকে না, ইয়াল্লাহ আমাদের বাপমা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিলেন, সেই বাপমা যাদের অন্ধকার কবরে, সেই কবরস্থ বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়াল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়াল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের পায়খানা করে দেন, ইয়াল্লাহ বাপ সন্তানকে যে কত মহব্বত করে ভালোবাসে আপনি আল্লাহ জানেন আর বাপ জানে, ইয়াল্লাহ আমাদের আব্বা আম্মারা যে আমাদেরকে এই সমস্ত বিনিময়, ইয়াল্লাহ যে বিনিময়টা আমরা শোধ করতে পারি না তাদের কষ্টের বিনিময়, তাদের সকল কষ্টের বিনিময় আপনার পক্ষ থেকে ফয়সালা করে দেন, ইয়াল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে, ইয়াল্লাহ আমাদের সকলকে সত্যিকারে দিনদার পরেজগার হওয়ার তৌফিক দান করেন, ইয়াল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, নেকামলে বরকত দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন, স্বচ্ছলতায় বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, জান মাল ইজ্জত আবরু ঈমানের হেফাজতের ফয়সালা করে নে, ইয়াল্লাহ ফিতনা ফাসাদ থেকে নিরাপদে থাকবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ আপনি আমাদের সকলকে আপনার রসুলের সত্যিকারে আশেক বান্দা হিসেবে কবুল করে নেন, ইয়াল্লাহ আমাদের মহল্লা থেকে 72 জন ব্যক্তি ইয়াল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া হয়েছে, তাদের সকলকে আপনি মাফ করে দেন, ইয়াল্লাহ মাদ্রাসায় ছাত্রদের মেহমানদারি করিয়েছে, কোরআনে কারীমের খতম করিয়েছে, তাদের সকলের তেলাওয়াত এবং খতমকে আপনি কবুল করে নেন, তাদের এবং আমাদের সকলের মৃত্যু আত্মীয় স্বজনের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন, ইয়াল্লাহ আমাদের বাকি জীবন আপনারা সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন, ইয়াল্লাহ বিশ্বের আনাসে কানাস থেকে হাজির সাহেবরা বাইতুল্লাহ হাজির হয়ে যাচ্ছে, ইহরামের কাপড় পরে লাব্বাইক বলতে বলতে হাজির হচ্ছে, যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন তারা আপনার মেহমান হিসেবে হাজির হচ্ছে। ইয়াল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ মেহমান হিসেবে কবুল করে নেয়। ইয়াল্লাহ আমাদের সকলকে ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজির হওয়ার তৌফিক দান করে। ইয়াল্লাহ আপনার রসূলের রওজার সামনে আদরের সাথে সালাম পেশ করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ আমাদের মহল্লা থেকে আমাদের আত্মীয় স্বজন থেকে যারা বাইতুল্লাহ হাজির হচ্ছে সকলের হাজিরিকে আপনি কবুল করে নে। ইয়াল্লাহ আমাদের মধ্যে যারা অতীতে হজ করেছে এখন করতেছে সামনে করবে সকলকে হজ্জে মাবরুরের ফয়সালা করে নে। ইয়াল্লাহ ইয়াল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকের দ্বারা সচ্ছলতা লাভ করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ আপনি আমাদের সকলকে ইয়াল্লাহ আপনার রহমতের ছায়ায় আশ্রয় লাভ করবার তৌফিক দান করে। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে। আমাদের সকলের পরিবারকে ইসলামী পরিবার শান্তি সুখের পরিবার হিসেবে কবুল করে নে। ইয়াল্লাহ আপনি আমাদের সকলকে ইয়াল্লাহ আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নে। আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।